Al-Hayat Media Center presents Ekdin ghum je bhanglo Quran amake tanlo Ekdin ghum je bhanglo Quran amake tanlo Prostuti ebar nilam jai hate chilo tai niye ber holam ahoban ahoban ahoban holo নবুয়তের আদলে খিলাফা ফিরে এলো নবুয়তের আদলে খিলাফা ফিরে এলো সময় নেই আর পিছে তাকাবার নেই ক্ষয় নেই ভয় কিছু হারাবার সময় নেই আর পিছে তাকাবার নেই ক্ষয় নেই ভয় কিছু হারাবার জিহাদের মাঠে অস্ত্র হাতে তাগুত কুফফার ভেঙে চুড়ে চুরমার জিহাদের মাঠে অস্ত্র হাতে তাগুত কুফফার ভেঙে চুড়ে চুরমার আহবান আহবান আহবান হলো নবুয়তের আদলে খিলাফা ফিরে এলো নবুয়তের আদলে খিলাফা ফিরে এলো হয় বিজয় নয় শাহাদা আল্লাহর সাথে এই ছিল আদা ওই বিজয় নয় শাহাদা আল্লাহর সাথে এই ছিল আদা জিহাদ জিহাদ জিহাদ এই বিজয় তাগুত কুফফার জলে পুড়ে ছারখার তাগুত কুফফার জলে পুড়ে ছারখার জান্নাতের স্বপ্নে বিভোর চোখ তামান্না শুধু শাহাদা ফি সাবিলিল্লাহর তামান্না শুধু শাহাদা ফি সাবিলিল্লাহর অপেক্ষার প্রহর যে গুনি শহীদের মৃত্যু নেই জানি অপেক্ষার প্রহর যে গুনি শহীদের মৃত্যু নেই জানি নিষ্পাপ হব সবুজ পাখি অপেক্ষায় সকল সাথী তবু হৃদয় জানে আমার রবের সাক্ষাতেই চির প্রশান্তি তবু হৃদয় জানে আমার রবের সাক্ষাতেই চির প্রশান্তি জান্নাতের স্বপ্নে বিভোর চোখ তামান্না শুধু শাহাদা ফি সাবিলিল্লাহর তামান্না শুধু শাহাদা ফি সাবিলিল্লাহর তামান্না শুধু শাহাদা ফি সাবিলিল্লাহর